এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য? বিচার দিবসের জন্য। বিচার দিবস সম্বন্ধে তুমি কি জানো? সেদিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য।